মোনাজাতের সময়ে লোক খেলা যায় না, ধরা যায় না, জানা যায় না, এত লোক বেশি হয় কিসের জন্য? মোনাজাতে। বলে কারো ফালকে ফোকে মোনাজাতটা কবুল হয়ে যাবে। আসলে এই শ্রেণী জামাতি মোনাজাতের ঘটা নামাজের পরে ছিল না, এই জন্যে ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করা হল বিদাত। ফরজ নামাজের পরে এইভাবে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত মোনাজাত করা হল বিদাত। বলবেন দলিল কি হুজুর? আপনি বলছেন বিদাত, বিদাত দলিল কি ইমদাদ ভাই? দলিল নেই, এটাই হচ্ছে দলিল। যদি আপনাকে প্রশ্ন করে যে মোনাজাত বিদাত বলছেন তার দলিল কি, তখন কি বলবেন? এইটার দলিল নেই, এটাই হচ্ছে দলিল। বুঝতে পারলেন? এখন আমি বলছি মোনাজাতের মোনাজাতের দলিল নেই, মোনাজাত নেই, তো প্রমাণটা আমি করব না আপনি বলছেন আছে, প্রমাণটা আপনি করবেন। আমি যদি বলি এই ঘরে হাতি নেই, তো আমার কি প্রমাণ দিতে হবে? আপনি বলছেন হাতি আছে, প্রমাণটা কে দেবেন? হাতি দেখেন আপনি, যে আছে বলছে তাকে দেখাতে হবে। আমি নেই বলছি, আমি কি প্রমাণ দেবো? ভাই আশ্চর্য কথা, বলছে দলিল কি? ঠিক আছে তবুও বলছি দলিল শোনো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ, যে ব্যক্তি এমন কিছু নব আবিষ্কার করবে যা আমাদের কোন নির্দেশ নেই, যাতে আমাদের কোন নির্দেশ নেই, মানে আমাদের এই বিষয়ে, ফি আমরিনা হাযা, আমাদের এই বিষয়ে, আমাদের এই বিষয়ে ভূত নয় মানে দিন বিষয়ক, দুনিয়ার বিষয়ক না, দুনিয়াতে বহু কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে তাই না, এসব নতুন নতুন আবিষ্কার, এগুলো বিদাত না। দিন বিষয়ে কোন জিনিস নতুন আবিষ্কার করবে তা প্রত্যাখ্যানযোগ্য। দ্বিতীয় হাদিস শোনো, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করবে যাতে আমাদের কোন আমার কোন নির্দেশ নেই বা আমাদের কোন নির্দেশ নেই তা বর্জনীয়। এই হলো দলিল। দলিল নেই, মোনাজাতের কোন প্রমাণ নেই, সেটাই হলো প্রমাণ যে এটা বিদাত। সুতরাং দ্বিতীয় যেটা হলো, অনেকে প্রমাণ করে, বুঝলেন, মোনাজাত প্রমাণ করে, অনেকে গোড়ামি করে এখনো পর্যন্ত প্রমাণ করে যাচ্ছে এবং আমাদেরকে মূর্খ, জাহেল, বোঝে না, হাদিস কোরআন বোঝে না ইত্যাদি বলে তারা নিজেরা পণ্ডিত সাজতে চাচ্ছে, নিজেরা পণ্ডিত, নিজেদেরকে পণ্ডিত বানাতে চাচ্ছে, তারা বিভিন্ন দলিল দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, প্রথমে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ব্যক্তি তোমার রব, তোমাদের রব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তা কবুল করব। যারা আমার দোয়া থেকে, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে মোনাজাত করা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে প্রবেশ করাব। অতএব বোঝা গেল কি, ফরজ নামাজের পরে মোনাজাত করতে হবে, যদি মোনাজাত না করে তাকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে যেতে হবে। আপনারা কি মনে করেন? কোরআনে কি বলা হয়েছে ফরজ নামাজের পরে? এটা আপনি আল্লাহর উপরে মিথ্যা বললেন না, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করলেন না? এই মহাপণ্ডিতরা, এদেরকে মহাপণ্ডিত বলবেন না শিয়াল পণ্ডিত বলবেন জানিনা, এরা বলছে যে আল্লাহ বলছেন দোয়া না করলে জাহান্নামে যাবে। আল্লাহ কি বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান্নামে যাবেন? তাহলে আল্লাহর প্রতি এটাকে মিথ্যা আরোপ হচ্ছে না? অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলো না যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই। কেন বুঝি কথা? সাধারণ দোয়ার কথা বলা হচ্ছে আর তুমি বলছো ফরজ নামাজের পর দোয়া। তা বাবা, ফরজ নামাজের পর শুধু দোয়া না, ফরজ নামাজের পর জামাতি দোয়া, আর দুটো দুটো অতিরিক্ত জিনিস তুমি ব্যবহার করছো আর দলিল দিচ্ছ কোরআনের আয়াত, ব্যাপক আয়াত। এটা কিন্তু কোন আলেমের কাজ না, এই জন্য বড় বড় আলেমরা কেউ এরকম কথা বলেন না। সব ওই চুনিপুটি, অল্প জলে পুটি মাছ ছট ছট করে, দেখছেন খালি ঘটিগুলো ঠং ঠং করে বাজে, ঘটি যদি ভরা থাকে বাজবে না, পিতলের কলসি যদি খালি থাকে ঠং ঠং করে বাজবে, আর যদি ভরা থাকে বাজবে না। ভাঙা গাড়ির শব্দ বেশি, ফাটা রেজির শব্দ বেশি, তো এরা খাম খাতে নিজেদেরকে বড় করার জন্য এভাবে বড় বড় আলেমদের দিকে কাদা ছুড়ে বেড়াচ্ছে, আর এইসব দলিল দিয়ে লোকের বানান, লোকেরা তো বোঝে না, লোকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে হ্যাঁ কোরআনে আল্লাহ তাআলা বলছেন দোয়া না করলে জাহান্নাম যেতে হবে, জাহান্নাম যেতে সর্বনাশ, আমরা কেন দোয়া করবো না? কিন্তু আমরা এটা বুঝি না যে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান্নাম যেতে হবে। হাদিস দিয়ে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন দুই হাত তুলে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাআলা সেই হাতকে খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দেন না। অতএব মোনাজাত করতে হবে। কেন কোথায় আছে যে ফরজ নামাজের পর মোনাজাত করতে হবে, কোথায় আছে যে জামাতি ভাবে করতে হবে? এইভাবে একটার পর একটা যত দলিল ওরা দিয়েছে কোনোটাতে প্রমাণ হয় না যে সেটা ফরজ নামাজের পর জামাতি মোনাজাত করতে হবে। সুতরাং যখন প্রমাণ হয় না তখন তার মানে হলো এই যে এটা হচ্ছে বিদাত। এখনো বহু জায়গাতে আছে করছে, এখনো বহু জায়গাতে করছে, কিন্তু করা ঠিক না, এটা হচ্ছে বিদাত। আপনার যদি নিজস্ব কোন প্রয়োজন হয় আরো বহু জায়গা আছে। আরে আসল নামাজের ভিতরে নামাজের মোনাজাতের আসল জায়গা কোথায়? ওই যে একটু আগে আপনারা বলছিলেন যে প্রত্যেক ইবাদত কবুল হবে কিসের ভিত্তিতে? দোয়া একটা ইবাদত, আর সেই ইবাদত কবুল হবে কিসের ভিত্তিতে? তৌহিদের ভিত্তিতে, দুটো শর্তে। প্রথম শর্তটা কি? এখলাস। দোয়া করবেন কার জন্য? কার কাছে? আল্লাহর কাছে। কি পদ্ধতিতে করবেন? দ্বিতীয় শর্ত হল তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, তবে সেটা কবুল হবে। বলো মানে হুজুর হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। অতএব ফরজ নামাজের পর দোয়া করতে হবে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এখানে আছে যে জামাতে দোয়া করতে হবে? আছে? নেই। দুই নম্বর, ফরজ নামাজের পর যে তুমি তরজমাটা করছো কোথেকে করছো? হাদিসে কি শব্দ আছে? দুবুর শব্দ আছে, দুবুর আর সালাওয়াতুল মাকতুবা। ফরজ নামাজের দুবুরে, দুবুর মানে কি? আপনারা সৌদি আরবে আছেন, দুবুর মানে জানেন, আমাদের দেশের লোকরা আলেম ছাড়া হয়তো জানবে না। দুবুর মানে কি? দুবুর মানে হচ্ছে পিছের অংশ, পাছা, শেষাংশ, পাছা। পাছাটা আপনার দেহেরই অংশ না দেহের বাইরের অংশ? আপনার পাছা আপনারই অংশ, আপনার দেহেরই অংশ। সুতরাং নামাজের পাছা যদি বলি তো নামাজের ভিতরকার অংশ না বাইরের অংশ? সালাম ফেরার আগের অংশ না পরের অংশ? আগের অংশ। তাহলে ওই হাদিসের অর্থ কি হলো? ফরজ নামাজের পর না কি, ফরজ নামাজের পশ্চাতে, ফরজ নামাজের শেষাংশে দোয়া কবুল হয়। কখন? সালাম ফেরার আগে। বলে দলিল কি হুজুর? আপনি তো হ্যাঁ দুপুর মানে তো পরেও হয়। বলে কেন? ওই যে তসবি পড়ার কথা আছে দুপুর আর সালাওয়াত, তা তসবিটাও ফরজ সালাম ফেরার আগে পড়ুন। হ্যাঁ ঠিকই আছে, তসবি পড়ার কথা বলা হয়েছে, সেটা সালাম ফেরার পরে। তা কেন এখানে এই মানাটা করছেন, ওখানে মানাটা করছেন কেন? একবার পরে করছেন আর একবার পাশায় করছেন কেন? পশ্চাতে যখন বলবো তখন পশ্চাতে মানে দু রকম হতে পারে। যেমন শহীদ ভাই কোথায় আছে? আনন্দ ভাইকে জিজ্ঞেস করুন, শহীদ ভাই কোথায়? বলছে বাসের পেছনে। বাসের পেছনে যখন বললেন উনি, তখন আমি কি বুঝবো, বাসের ভিতরে নাকি বাসের বাইরে রাস্তায় নাকি দুটোই বোঝা যায়? প্রশ্ন আমি করেছি, আনিস ভাই শহীদ মিয়া কোথায় আছে? উনি বললেন বাসের পিছনে, বাসের পশ্চাতে, বাসের পিছনে বা বাসের পশ্চাতে, দুপুরাল বাস। এখন আমি বুঝবো বাসের পশ্চাতে মানে বাসের ভিতরে না বাসের পশ্চাতে মানে রাস্তার ওপরে বাসের বাইরে? দুটোই বোঝা যায়, দুটোই বুঝতে পারি। দুটো যদি বোঝা যায় হুজুর, তাহলে আপনি কেন পর মানেটাকে ঠিক বলছেন না? ফরজ নামাজের পর দোয়া কবুল হয় মানেটা ঠিক বলছেন না কেন? এই জন্য বলছি না, যেহেতু দুই মানেই হয়, আর সেই ব্যাখ্যা সেই মানেটা কোনটা ঠিক সেটা কোত্থেকে নেব? কোত্থেকে নেব? এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে, এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে। চলুন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করুন, আল্লাহ রসুল আপনি এখানে বললেন দুপুর, দুপুর মানেটা কি? নামাজ সালাম ফেরার পরে না আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা তাশাহুদ পড়বে, আমার পর দরুদ পাঠ করবে, তখন কি করো? তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো। আর বর্ণনায় আছে তোমরা চারটে জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কখন? নামাজে পড়ে না, আসসালাম ফেরার আগে চারটা জিনিস থেকে পানাহ চাও। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আউযুবিকা মিন আযাবিল কবর, আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। তারপর তোমরা যা ইচ্ছা দোয়া করো, চারটে জিনিস আগে চাও। তারপর এই জন্য এই চারটে জিনিস থেকে পানাহ চাওয়া অনেক আলেম বলছেন যে ওয়াজিব, ওয়াজিব। অনেক সালাফ ছিলেন যারা তার ছেলেকে জিজ্ঞেস করতেন যে দোয়াটা পড়েছ, যদি বলছেন না আবার নামাজ ফিরে পড়ো, যাও ওই দোয়াটা পড়ো। এই জন্য অনেকে বলেছেন কি এটা ওয়াজিব, এই মোনাজাতের দোয়া সালাম ফেরার আগে করা ওয়াজিব। তারপর আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা যা ইচ্ছা দোয়া করো, তোমার যা ইচ্ছা চাওয়ার চাও, রাব্বানা আতিনা রাব্বানা জালামনা চাও। কখন এটা সালাম ফেরার আগে না পড়ে? যদি সালাম ফেরার আগে হয় তাহলে ওই হাদিসের মানে হলো যে আল্লাহ রাসূল যখন আদেশ করছেন এই সময় চাও, কারণ এই সময় আল্লাহর উপর আল্লাহ আল্লাহর প্রশংসাও হয়েছে আর দুরুদও হয়েছে, এবার চাওয়া বাকি আছে চাও, এই সময় দোয়া কবুল হয়, তাহলে বোঝা গেল কি যে ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়। পশ্চাতে মানে হচ্ছে নামাজের ভিতরে, নামাজের ভিতরে, নামাজের বাইরে না, নামাজের সালাম ফেরার পরে না, নামাজের সালাম ফেরার আগে। এইভাবে বহু প্রমাণ দেওয়া যায় বা দেওয়া হয়েছে, আপনারা জানেন পড়েছেন, কিন্তু গোড়াটা মানবে না যেটা অভ্যাসগত ভাবে পড়ে এসেছে। কি সুন্দর, আল্লাহুম্মা আমিন বলবো আর মোনাজাত মুখস্থ করতে হবে না, কিচ্ছু না। এখন ইমাম সাহেব বেচারা কোন ছেলেই হয় না, সে বেচারি দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ আমাকে সন্তান দাও। আর আপনার এখন বছরে একটা ছেলে হয়, বছরে একটা ছেলে হয়, আপনি তখনও বলছেন আমিন আল্লাহুম্মা আমিন, সমস্যাটা কি হবে তো? ইমাম সাহেব যা বলছে তাই হোক, আমি বলছি না যে এটা পদ্ধতিটা ভুল, যেহেতু অন্য জায়গাতেও জামাতি দোয়া আছে, যেমন ভেতরে কোনোতে আমরা জামাতি দোয়া করি, তারপরে খোদবাতে খোদবা শেষাংশে, ঈদের খোদবা শেষাংশে, জুমার খোদবা শেষাংশে আমরা মোনাজাত করি, সেক্ষেত্রেও করি সেখানে। তবে প্রত্যেকের মনে মনে নিয়ত দোয়া করা উচিত, যেমন ইস্তেসকার ব্যাপারে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতে লাগলেন আর সাহাবীরাও হাত তুলে কি করতে গেলেন, আমিন আমিন বলতে লাগলেন না, দোয়া করতে লাগলেন। দোয়া করা উচিত, নিজে নিজে দোয়া করা উচিত। যদি বলেন যে ইমাম সাহেব দোয়া করবেন, যদি ইমাম সাহেব নিজের জন্য খাস দোয়া করেন, মুক্তাদিদেরকে বাদ দিয়ে তিনি খেয়ানত করেন, এটা হাদিস সহি না। দ্বিতীয় নম্বর আপনারা জানেন, দলিল আপনারা জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া নামাজের ভিতরে নিজের জন্য করেছেন, মুক্তাদিদের জন্য করেননি। কখন বোঝা যাবে যে আল্লাহ রাসূল নিজের জন্য করেছেন মুক্তাদিদের জন্য করেননি? কিভাবে বোঝা যাবে? যেখানে শব্দে আমি বলা হয়েছে, যেখানে আল্লাহ নবী বলছেন আল্লাহ আমি বা আমাকে এই দাও, তার মানে বোঝা গেল মুক্তাদিদের জন্য চাননি। আর যেখানে বলেছেন যে আমাদেরকে দাও, তখন বোঝা যাচ্ছে কি যে মুক্তাদিদের জন্য চেয়েছেন। চলো, নামাজের প্রথম কি বলতে হয়, কি বলতে হয়, আল্লাহু আকবার। তারপরে কি পড়তে হয়, সানা পড়তে হয়, তাই না? এই সানা জানেন সানা কি, সানা কি সুবহানাকাল্লাহ, দ্বিতীয়টা কি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাইত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই, খাতায়ায়া ইয়া মানে আমি, বাইর বাইনি মানে আমার এবং আমার গুনার মাঝে দূরত্ব করো, যেমন পূর্ব পশ্চিমকে দূরত্ব রেখেছ, আমার গুনাহগুলোকে ধুয়ে দাও বরফ দিয়ে, আমার গুনাহগুলোকে বরফ দিয়ে পানি দিয়ে ধুয়ে দাও। এখানে তো আল্লাহ নবী মুক্তাদিদের জন্য দোয়া করেননি, করেছেন বলে তো বলতেন আমাদের, খাতা ইয়া না বলতেন, বাইনা না বলতেন, কিন্তু বাইনি বলেছেন, তার মানে বোঝা গেল কি আল্লাহ নবী নিজের জন্য করেছেন, তেমনি প্রত্যেক মুক্তাদিদ নিজের জন্য করবেন। একটা উদাহরণ দিই, সকলে হয়তো বুঝতে পারবেন না খুঁটিনাটি ভাবে, দুই সেজদার মাঝখানে আল্লাহর নবী দোয়া করেছেন, যদিও আমাদের দেশে অধিকাংশ লোক করে না। এই দোয়াটা আছে আল্লাহুম্মা ইগফির লি, আর যদি মুক্তাদিদের জন্য করতেন তাহলে কি বলতেন, আল্লাহুম্মা ইগফির লানা, তাই না, লানা বলতেন, কিন্তু লি বলেছেন। বহু দোয়া আছে নামাজের ভিতরে, আল্লাহ নবী জামাত সহকারে নামাজ পড়েছেন অথচ নিজের জন্য দোয়া করেছেন, মুক্তাদির জন্য করেননি, ওই হাদিস খেয়ানত করার হাদিস সহি না। বোঝা গেল কি যে ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, সেই দোয়ার ব্যাপারে যে দলিল দেওয়া হয় সে দলিল একটাও সহি না, সে যুক্তি অচল সচল না। এই জন্য সঠিক হলো এটা যে ফরজ নামাজের পর মোনাজাত যদি করতে হয়, যে মোনাজাত আল্লাহ নবী করেছেন, যেমন বললাম আল্লাহ মাইনা সাল কালমান না ফিয়ান, কিংবা আল্লাহ মাকিনি আদাবা কিয়ামাত আবাসা ইবাদাত, হাত না তুলে এটা বলতেন আমিও বলবো। তারপর আল্লাহ মান্তাস সালাম আমিনকা সালাম জিকির আজকার করেছেন পড়েছেন, সেগুলো আমি আপনি করব এবং পড়ব, তার অতিরিক্ত আমরা করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মধ্যে যদি আমরা ইবাদত না করি তো সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নম্বর তিন, বিদাতের নমুনা। বিদাতের নমুনা নম্বর তিন, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে নামাজের পর মৃত ব্যক্তির জন্য ফাতেহা পাঠের আবেদন করা। আছে নাকি আপনার দেশে? আছে নামাজে হ্যাঁ ফাতেহা পাঠ করতে বলে, যে আমার ছেলের নামে ফাতেহা পাঠ করো। অনুরূপ ভাবে মৃত ব্যক্তির জন্য মাতম বিলাপ প্রকাশ করা, শোক দিবস পালন করা, নানা প্রকার খাদ্য সামগ্রী তৈরি করা, ওই যে চাল সে চাহারণ করা, চাল সে করা, ছয় দিনের মাথায়, কেউ চল্লিশ দিনের মাথায়, কেউ প্রত্যেক বছর মৃত ব্যক্তির নামে মিলাদ পাঠ করা, এগুলো কি সব বিদাত। আচ্ছা, পরিশ্রমের বিনিময়ে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, সবিনা পাঠ, কুলখানি,